يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عواصمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين سورة توبة 31 نمبر آية وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم افضل الصيام بعد رمضان شهر الله المحرم وافضل الصلاة بعد صلاة الفريضة صلاة الليل رواه مسلم جابتیو حمد و ثنا جابتیو اپاسنا و آرادھنا شی مہان اللہ رب العالمینر جنہ جنہ آمدر کے مہربانی کرے আজকে 1436 হিজরির মুহররম মাসে প্রথম জুমাতে এখানে শরীক হওয়ার সৌভাগ্য দান করেছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। যাবতীয় দরুদ ও সালাম সেই নবীর শানে যিনি আমাদেরকে এই হারাম মাসের ফজিলত ও বরকত সম্পর্কে কোরআনে প্রেরিত ওহির মাধ্যমে অবহিত করে আমাদেরকে এর নেকি এবং ফজিলত অর্জনের সুযোগ দান করার বিধান জারি করে গেছেন সেই শেষ নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এই যাবতীয় দরুদ ও সালাত। আগামী 4 নভেম্বর মঙ্গলবার বাংলাদেশে আশুরা মুহররম পত্র পত্রিকা রেডিও টেলিভিশন আলেম ওলামারা সর্বত্র বিশেষ করে আজকের জুমার খুতবা হক ও বাতিলের লড়াইয়ে হুসাইনের অতুলনীয় অবদান এবং এই লড়াইয়ে বাধাদানকারী হিসাবে হুসাইনের হত্যাকারী হিসাবে ইয়াজিদের পাপাচারের কথা বর্ণিত হবে আকর্ষণীয় ভঙ্গিতে। কিন্তু আমাদের খুদ্দ হবে নিঃসন্দেহে ভিন্ন ধর্মী আল্লাহ পাক বলছেন যেদিন থেকে নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি করা হয়েছে সেদিন থেকে আল্লাহর এলেমে ১২টি মাস নির্ধারিত হয়েছে। এই ১২টি মাসের মধ্যে ৪টি মাস হল মহাসম্মানিত। তোমরা এই ১২টি মাসের ভিতরে এই ৪টি মাসে পরস্পরের প্রতি জুলুম করো না। এই নির্দেশ দিয়ে পরবর্তী পর্যায়ে আয়াতের শেষে বলা হচ্ছে তোমরা মুশরিকদের বিরুদ্ধে ব্যাপকভাবে সংগ্রাম করো যেমন তারা তোমাদের বিরুদ্ধে ব্যাপকভাবে সংগ্রাম করে। মনে রেখে দিও আল্লাহ পাক সবসময় মুত্তাকিদের সঙ্গে থাকে। আশুরাই মহররম এর সঙ্গে ইতিহাস জড়িত। মূসা এবং ফেরাউনের পারস্পরিক দ্বন্দ্ব সংঘাত, জালেম ও মজলুমের লড়াইয়ের সম্পর্ক আছে, এর সঙ্গে জিদ হুসেনের কোন সম্পর্ক নাই। মজলুম বনু ইসরায়েলের উপরে ফেরাউনের অকথ্য নির্যাতন কোরআনে যা বর্ণিত হয়েছে তা আপনারা জানেন। তার প্রতিদ্বন্দ্বী কোন ব্যক্তি জন্মগ্রহণ করবে এই ভয়ে জ্যোতিষীদের ভবিষ্যৎবাণী পেয়ে কথা বলে জুজুর ভয়, কবে কার পেটে জন্মগ্রহণ করবে কোনো খবর নাই, এই ভয়ে সে নির্দেশ জারি করেছিল বনু ইসরায়েলের বাড়িতে যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবগুলোকে হত্যা করতে হবে সঙ্গে সঙ্গে, কারণ যিনি বাদশাহ হবেন তিনি তো মেয়ে হবেন না, ছেলে হবেন। বনু ইসরায়েলদের বাড়িতে বাড়িতে শোকের মাতম ছিল সে সময়। তারা আগেই সরকারিভাবে তালিকা করত বনু ইসরায়েলে কোন কোন মহিলা গর্ভবতী, কোন মাসে বাচ্চা হবে, সব ওর হিসাব থাকত। জাল্লাদ যে পাহারাদারি করত জন্মের দুদিন তিন দিন আগে থেকেই জন্মের সংবাদ সঙ্গে সঙ্গে যে মায়ের সামনে বাচ্চাকে কেটে দুটুকরা করে ফেলে দিত। ইতিহাসে এত বড় জুলুম অতুলনীয়, এত বড় পাপিষ্ঠ নরাধম পৃথিবীতে আর জন্মগ্রহণ করেছে কিনা জানি না, শুধুমাত্র নিজের গদি ঠিক রাখার জন্য। কিন্তু আল্লাহর ইচ্ছা বুঝার ক্ষমতা কারণ নাই। সেই ভীত কাপুরুষ ফেরাউনের গৃহেই তার প্রতিদ্বন্দ্বী মূসাকে তিনি লালন পালন করলেন। মূসার মাকে এই ফেরাউন নিজে প্রতি মাসে মাসে যা ভাতা দিত দুধ খাওয়ানোর বিনিময়ে, তাই দিয়ে মূসার মা বাবার সংসার চলে যেত ভালোভাবে। ফেরাউন সমস্ত বনু ইসরায়েলের ঘরে ঘরে খুনের উৎসব চালাচ্ছে, অথচ তার ঘরেই তার প্রতিদ্বন্দ্বী লালিত পালিত হচ্ছে, এটাই কি আল্লাহ পাকের সবচেয়ে বড় কুদরত নয়? এর মধ্যেই বড় শিক্ষণীয় বিষয় লুকিয়ে আছে। ওইদিকে না গিয়ে আমরা হোসেনের আর এজিদের গল্প নিয়ে ব্যস্ত। একদিন বনু ইসরায়েলের সব এসে হযরত মূসা কে বললেন, হে মূসা, তোমার জন্মের আগেও আমরা আমাদের ছেলে সন্তানদেরকে হত্যা করেছি ফেরাউন, তুমি নবী হয়ে এসেছো এখনো সে আমাদেরকে হত্যা করার নির্দেশ দিচ্ছে, তা তুমি নবী হয়ে আমাদের লাভ কি হলো? মূসা তখন আল্লাহর কাছে কেঁদে বলেন, আল্লাহ, তুমি ফেরাউনকে রাজনৈতিক ক্ষমতা দিয়েছ, তাকে অর্থনৈতিক ক্ষমতা দিয়েছ, তাকে বিশাল সৈন্যবাহিনীর প্রধান বানিয়েছ, সে দারুণ জাকজমকের অধিকারী, আমাদের কিছুই নাই, তুমি আমাদের একমাত্র সাহায্যকারী, তুমি তোমার মজলুম মানুষগুলোকে সাহায্য করো। সবাইকে বললেন তোমরা এই দোয়া করো আল্লাহর কাছে, রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ জালিমিন ওয়া নাজ্জিনা বিরহমাতিকা আল্লাহ তুমি আমাদেরকে এই ফিতনা থেকে রক্ষা কর এবং এদের হাত থেকে আমাদেরকে নাজাত দাও। বনু ইসরাঈলের সবাইকে তিনি এই দোয়া করার জন্য আল্লাহর কাছে বললেন, বলেননি এসো আমরা সম্মিলিতভাবে ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়ি, ফেরাউন বাতিলপন্থী আমরা হকপন্থী, নিশ্চয় আল্লাহ আমাদের উপরে রহমত নাজিল করবেন। মুসা কিন্তু সেই নির্দেশ দেন নাই, নির্দেশ দিয়েছেন দোয়া করার জন্য। বনু ইসরাঈলের দোয়া আল্লাহ কবুল করেছিলেন। আপনারা হাদিস জানেন যে মজলুমের দোয়া এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা নেই, মজলুম যখন অন্তর থেকে কোনো দোয়া করে আল্লাহ পাক সে দোয়া ফেলে দেন না, সঙ্গে সঙ্গে কবুল করেন, সঙ্গে সঙ্গে অ্যাকশন নেন, অথবা একটু দেরিতে অ্যাকশন নেন, অথবা কিয়ামত দিন তাকে অ্যাকশন নেবেন, মজলুমের দোয়া কবুল হবেই এতে কোনো সন্দেহ নেই। তারা ছিল মজলুম, তারা দোয়া করেছিল, আল্লাহ দোয়া কবুল করেছিলেন, হ্যাঁ সঙ্গে সঙ্গে করেন নেই, 20 বছর সময় নিয়েছিলেন। এটা হল ঐতিহাসিক হিসাব। একটা দুটা তিনটা করে 9টা গজব আল্লাহ নাজিল করলেন, দেখেই ফেরাউন এবং তার অত্যাচারী সেনাবাহিনীর হেদায়ত হয় কি, এই ইতিহাস নবীদের কাহিনী পড়ে দেখবেন, দ্বিতীয় খণ্ড সব পাবেন। দুর্ভিক্ষ নামিয়ে দিলেন, না খেয়ে মরে দৌড়ে এসে মুসার কাছে কাঁদে, আমরা আর তোমার কমের জুলুম করব না, আল্লাহকে দোয়া করো যেন দুর্ভিক্ষ উঠিয়ে নেয়। মুসা দোয়া করলেন, আবার বৃষ্টি হল, খেতে খেতে ফসলের সমারোহ, খাওয়া দাওয়া ভালো হলো, আবার বন্যা শুরু করলো, বলে মুসা একটা জাদুকর। আবার গজব নাজির হলো, উকুনের গজব, জামা কাপড়ে কাঁথা বালিশ উকুন, আর উকুন উকুনের কামড়ে মানে বাস করতে পারে না, অস্থির এই অবশেষে আবার এসে কান্দে, মুসা তুমি দোয়া করো আমরা এখন থেকে তোমার সব অনুগত হব। দোয়া করলেন, উকুন সব সাফ হয়ে গেল, আবার বন্ধা শুরু করলো, আবার এসে কান্না শুরু করলো, আবার গজব নাজিল হয়ে গেল, রক্তের গজব, সমস্ত পানি রক্তে পরিণত হয়ে গেছে, মানুষ রক্ত খেতে পারে, কতদিন না খেয়ে থাকে, যেটাতে হাত দেয় সেটা দিয়ে রক্ত, হাড়েতে গোশ রান্না করেছে ওটা রক্ত হয়ে গেছে, ভাত রান্না করেছে ওটা রক্ত হয়ে গেছে, কি করবে, ঘুরে ফিরে ফেরাউন তো অসহায়, ও তো নিজে না খেয়ে মরার লক্ষণ। আবার এসে হাতে পায়ে ধরে কান্নাকাটি করে মুসার কাছে বললো, তুমি তোমার আল্লাহকে দোয়া করো আমরা আরে কাজ করবো না, এখন তো তোমরা আমরা তোমার কথা মেনে চলব। এমনি করে করে আল্লাহ পাক বারবার চেষ্টা করেছেন, ওলা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। সূরা সাজদার মধ্যে আল্লাহ বলছেন আমরা অবশ্যই তাদেরকে পরীক্ষা করব ছোট ছোট আযাব দিয়ে, দুনাল আযাবিল আকবার বড় আযাবের আগে, তার থেকে ছোট ছোট আযাব দিয়ে দিয়ে বান্দাকে টেস্ট করি যে ফিরে আসে কি, লাআল্লাহুম ইয়ারজিউন, যেন ও ফিরে আসে। আল্লাহ অত্যন্ত দয়ালু বলেই আমাদেরকে দিনন্দের অ্যাকশন নেন না, আমরা পাপ করি সঙ্গে সঙ্গে যদি আল্লাহ অ্যাকশন নিতেন তাহলে তো আমাদের দুনিয়া কোনো মানুষই থাকতো না। আল্লাহ পাক ছোট ছোট ধাক্কা দিয়ে দিয়ে মানুষকে হুঁশিয়ার করেন, সাবধান এসে বড় ধাক্কা দিতে পারে। ভূমিকম্প আসে 4.2 রিক্টার স্কেলে, কখনো আসে 5 প্লাস, কখনো আসে, যদি এই ভূমিকম্প 7 প্লাস হয়ে যায় বাংলাদেশের অস্তিত্ব থাকবে কিনা সন্দেহ। কিন্তু আল্লাহ পাক মুমিন বান্দাদের প্রতি রহম করে বাংলাদেশে এখন 7 রিক্টার স্কেলে ভূমিকম্প দেন নাই, রাজশাহীর তানোর উপজেলাতে শুরু করে এদিকে বড় ফাটল আছে, যদি এদিকে বন্যা যদি কোন ভূমিকম্প হয় তানোর শুধু একলা ধ্বংস হবে না, রাজশাহী শহরও ধ্বংস হয়ে যাবে, আমরা বসে আছি একদম ভূমিকম্পের প্লেটের উপরে, আর ঢাকা মহানগরী পৃথিবী থেকে অস্তিত্ব বিনষ্ট হয়ে যাবে, কিছুই থাকবে না, এমন জায়গায় ঢাকার অবস্থান এখন। ঘন ঘন মৃদু ভূমিকম্প হচ্ছে, রাজশাহীতে হয়, রংপুরেও হয়, উত্তরবঙ্গে প্রায় হয়, আমরা বুঝতেই পারি না কী দেখি হইল। এই ধাক্কা যিনি দিচ্ছেন তিনি কেন দিচ্ছেন? বান্দা সাবধান হও, তাই না? আমরা কি সাবধান হই? আমরা আর বেশি বদমাশি করি। আল্লাহ বলছেন বলা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা, আমরা ছোট্ট ছোট্ট আযাব দেই, দুনাল আযাবিল আকবারে, বড় আযাবের চাইতে। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যেন ওরা ফিরে আসে আমার পথে। ফিরাউন এবং তার দলবলকে ফিরানোর জন্য আল্লাহ পাক অনুরূপ ভাবে ঐতিহাসিক হিসাবে প্রায় 20 বছর ধরে চেষ্টা করেছিলেন, ছোট্ট ছোট্ট আযাব দিয়ে দিয়ে। 9টা আযাব দেওয়ার পরেও তোমরা ফিরল না, এমনকি মসজিদে সালাত আদায় করতে নিষেধ করলো শেষ পর্যায়ে। তখন আল্লাহ পাক আয়াত নাজিল করলে বললেন, দেখো তোমরা নিজ নিজ বাড়িতে কেবলা বানাও, মসজিদে যাওয়ার দরকার নাই। মসজিদ ভেঙে দিয়েছে, পাল্টা তুমি মসজিদের জন্য লড়াই করতে যেও না, ঘরে সালাত আদায় করো। এত আপোষমুখী অবস্থান নেওয়া সত্ত্বেও ফেরাউন অবশেষে বলল না। যখন মুসার সঙ্গে জাদুতে হেরে গেল, ও বুঝলে এই মুসাই আমার সেই প্রতিদ্বন্দ্বী, তো মুসাকে মারতে পারছে না, কারণ মুসার হাতে লাঠি, লাঠি ফেললে পর সাপ হয়ে গিলি ফেল দেয়, ওই ভয়ে মুসার গায়ে হাত দেয় না, বলে মুসার দল বল সব খতম করে দাও। তখন বলে দিল যত ছেলে হবে সব মার। এই গজব যখন পুনরায় চাল হুকুম দিল ফেরাউন, তখনই আল্লাহ পক্ষ থেকে গজব তুরন্ত ভাবে নেমে আসলো। মুসা বললেন, তোমরা সবাই আল্লাহর কাছে এই প্রার্থনা করো, রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিলকওমি যালিমিন ওয়ানজিনা বিরহমাতিকা মিনাল কওমিল কাফিরিন। ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে জালেম কওমের ফিতনা ফেলো না, তুমি আমাদেরকে কাফেরদের হাত থেকে মুক্তি দাও। কওমের মজলুম মানুষের প্রাণ খোলা দোয়া, এবং ওদিকে মুসার দোয়া আল্লাহ পাক ফেলতে পারেন নাই। একদিন হঠাৎ করে ওহী নাযিল হয়ে গেল, হে মুসা তোমার লোকজনকে নিয়ে ভোর রাতে বেরিয়ে যাও, তোমার পিছনে কিন্তু ফেরাউনের সেনাবাহিনী অনুসরণ করবে, ইন্নাকুম মুত্তাবাউন, পিছে পিছে কিন্তু ওরা আসবে। ভোর রাতে সব বেরিয়ে গেল, ওই দেখা যায় সাগর, পিছনে দেখা যায় ফেরাউনের বিশাল সেনাবাহিনী। ইসরায়েলি বর্ণনার মতে প্রায় 7.5 লক্ষ সেনাবাহিনী সেদিন ফেরাউন ধাওয়া করেছিল ইসরায়েলিদের। এসব বর্ণনা সঠিক বেঠিক কিছুই বলা যাবে না, ফেরাউন যে একা আসে না, রাষ্ট্রপ্রধান কি একা আসে না কোথাও, বিশাল বাহিনী তার পিছনে নিঃসন্দেহ ছিল। তখন বনু ইসরায়েল ভয়ে বলে উঠছে, হে মুসা ইন্নাহুম মুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম, যদি এসে গেল তো ওরা। মুসা ধমক দিয়ে বলছেন, কাল্লা কশিন কাল, ইন্না রব্বিয়া সাইয়াহদিন, অবশ্যই আমার রব অবশ্যই আমাদেরকে সুপথ প্রদর্শন করবেন। বিশ্বাসটা কেমন দেখেন, চোখের বেলা দেখা যাচ্ছে ফেরানো আসতেছে, সেই সময় এরকম দৃঢ় বিশ্বাস ব্যক্ত করাটাকে চারটি এখানে কথা মনে করবেন না, পুলিশ দেখতে আপনাদের পেশা বেরিয়ে দেয়, চারটি এখানে কথা মনে করবেন না, কাল্লা কখনই হতে পারে না, আমার রব অবশ্যই আমাকে সুপথ প্রদর্শন করবে। এইটুকু শোনার জন্য আল্লাহ অপেক্ষা করছিলেন, দেখি আমার মুসা এখন ইমান হারিয়ে ফেলে কিনা। ঠিক ইব্রাহিমের যেমন পরীক্ষা আল্লাহ করেছিলেন আগুনে ফেলার সময়, মুসাকে ঠিক অনুরূপ পরীক্ষা করলেন। মুসা যেমনি বললেন আমার রব আমার পথ দেখাবেন, দিনান দেয়ার ওহী নাযিল হয়ে গেল, আলকে আসা আকাল হাজার বাহার, তুমি তোমার হাতে লাঠিটা সমুদ্রে নিক্ষেপ করো, ব্যাস সঙ্গে সঙ্গে, মানে কিছু তো করতে হবে বান্দাকে, কিছু না করলে তো হবে না, সমুদ্রে একটা লাঠি ফেললে গিয়ে সমুদ্র ভাগ হয় নাকি, ধীরেন দেয় সমুদ্রে 12 ভাগে ভাগ হয়ে গেল, কারণ ইউসুফ একবার ইসলামের 12টা গোত্র ছিল, 12 ছেলে 12 গোত্র, যার যেমন চলে গেল, পানি দাঁড়িয়ে থাকলো, দুদিকে ভাগ হয়ে সবাই চলে গেল, ওই এসে গেল ওদিকে ফেরাউন, ও ভাবলো এই ভালো রাস্তা পেয়ে গেছি, আমরা পাহাড়ি ওকে ধরে ফেলবো। ফেরাউন দলবল নিয়ে ঢুকে পড়লো নদীর মাঝখানে, বাস নদীর পরে সব ঢুকে গেল, এবার আল্লাহর হুকুম হয়ে গেল, পানি সব একাকার হয়ে গেল, ডুবি সব মরল সেখানে। ওদিকে বনু ইসরাইল উঠে গেল। এটাই হল এর মূল ইতিহাস, আশুরা সিয়াম রাখা। ওপরে ওঠার পরে মুসা আল্লাহ পাকের এই বিশাল কুদরত দেখে তখনই বললেন, হে বনু ইসরাইল, দেখলে তো আল্লাহ পাক কিভাবে তোমাদের সাহায্য করেছেন, অতএব আমি এই দিন আল্লাহর শুকরিয়া আদায় করে একটি করে সিয়াম রাখব, এবং তোমরাও এই দিন আল্লাহর শুকরিয়া আদায় করে সিয়াম রাখো। এটা হলো আশুরা মহরমের মূল ইতিহাস। ওই দিন দশই মহরম ছিল, যে আল্লাহ ফেরাউনের মতো তৎকালীন বিশ্বের শ্রেষ্ঠ পরাশক্তিকে একেবারে হাতে নাতে ডুবিয়ে নিশ্চিন্ন করে দিতে পারেন, সেই আল্লাহ কি আজকেও আমাদের মধ্যে কোন দিনদার পরেজগার নেতার পক্ষে জালেমদেরকে নিশ্চিন্ন করতে পারেন না? কিন্তু মুশকিল হয়েছে, মুসার মতো ইমান কোথায়? আমরা তো দোয়া করার বদলে হরতাল করি, দোয়া করি গাড়ি ঘোড়া ভেঙে শেষ, মানুষকে রাস্তা বেরোতে দেয় না। আল্লাহ বলে ঠিক আছে, দায়িত্ব তো তোমরা নিয়েই নিয়েছো, আমি কেন রহমত করব? কাজটা তোমরা হাতে করে নিয়েছো, আমার তো কিছু করার নেই। বৈধ পথে যতটুকু সম্ভব প্রতিবাদ করতে হবে, যেটাই মুসা করতেন, মুসা নিজেকে ফেরাউনের কাছে যায়নি, ইতিহাসটা আপনারা জানেন ভালো করে। বিশ বছর ধরে দাওয়াত দিয়ে দিয়ে দিয়ে দিয়ে দিয়ে দিয়ে শেষ ব্যর্থ হওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন। আল্লাহ দোয়া ইচ্ছে করলে আগেও কবুল করতে পারতেন, কিন্তু আগে করেন নাই। তিনি অবকাশ দিয়েছেন হেদায়তের জন্য, অবকাশ দিয়েছেন ফেরাউনের তওবা করার জন্য। ঠিক অনুরূপভাবে এই নীতি আল্লাহর চিরদিন আছে, আজও আছে, আগামী দিনেও থাকবে। এই নীতির কোনো পরিবর্তন আল্লাহর হবে না। আল্লাহ তিনি নিজের হাতে তৈরি করে বান্দাকে দেনান দেওয়ার কারো দোয়া নিয়ে ধ্বংস করবেন এটা তিনি চান না। তিনি সবসময় বান্দার তওবা কামনা করেন। যদি তওবা না করে অবশেষে যদি আল্লাহ পাক তাকে চূড়ান্ত শাস্তি দিয়ে থাকেন, এটাই নীতি। কিন্তু বান্দা যদি নিজেই কোনো অবৈধ পথ অবলম্বন করে, তখন আল্লাহ তাতে মুখ ফিরিয়ে নেয়। আমাদের দায়িত্ব আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করা। আমাদের দায়িত্ব মানুষকে হত্যা করে ঔষধ খাওয়ানো নয়। এই নীতিগত ভুলের কারণে আমরা মাই খাই। মৌলিকভাবে মুসা এবং ফেরাউনের মধ্যে শিক্ষা এটাই নিহিত রয়েছে যে আমরা অবশ্যই বাতিলের বিরুদ্ধে প্রতিবাদ করব, কিন্তু এমনটি নয় যেটা করলে দাওয়াতই বন্ধ হয়ে যায়। মুসা যদি প্রথমে এসেই ফেরাউনকে হত্যা করে দিতেন, তার তো ক্ষমতা ছিল, তাহলে তোমার দাওয়াতই বন্ধ হয়ে যেত, কারণ সমস্ত লক্ষ্যে বিজিত তাকে মেরে ফেলিত। আমাদের নবী যদি মক্কা এসে প্রথমে যদি আবু জাহাল আবু সুফিয়ানকে হত্যা করে দিতেন, তার তো ক্ষমতা ছিল হাতে, তাহলে প্রথম চোটেই উনি নিহত হতেন, দাওয়াত বন্ধ হয়ে যেত। সবর করেছেন, মাথা ফেটেছে, দাঁত ভেঙেছে, ওহদের যুদ্ধে সব করেছে, তথাপি বদ্ধ করেন নাই। তয়েফের লোকেরা মারতে মারতে তিন মাইল তাড়িয়ে নিয়ে গেছে, সমস্ত পা সমস্ত দেহ রক্ত রক্ত হয়ে গেছে, ফেরেশতা হাজির হয়ে গেছে, বলো এক্ষুনি হুকুম দাও, দুই দিকে দুই পাহাড় তুলে মেরে পিষে রসুন বাটা শেষ করে দেবো। তখন আমার নবী বলছেন যে না, ওদের মেরে ফেলি সেলে ফেলে হবে কম করে, ওদের মারা হবে না, থাক বেঁচে থাক, যত বড় জুলুম করুক আমার উপরে, আমি আশা করবো ওদের সন্তানেরা একদিন ইসলাম কবুল করবে। এটা হলো রাজনৈতিক দূরদর্শিতা। ওই লোক কখনোই রাজনৈতিক নয় যে তার প্রতিদ্বন্দ্বীকে আগে খতম করার জন্য নীলনকশা প্রণয়ন করে। প্রকৃত রাজনৈতিক তিনি যিনি তার আদর্শের বিজয় সাধনের জন্য নিজে মার খান, নিজে নির্যাতিত হন, কিন্তু আদর্শকে কখনো অবনমিত করেন না। এটা হলো ইসলামী আন্দোলনের মূল রূপরেখা। ইহুদি নাসারাদের মতো আমরা ঘন ঘন ধরে ধরে প্রতিদ্বন্দ্বী মনে করলে তাকে খতম করবো, মারবো, ধরবো, এই চিন্তা যদি করা হয়, এটা সেরেবারটা গুন্ডাম ছাড়া কিছু নেই, এটা আদৌ রাজনীতি নয়, আদর্শ প্রতিষ্ঠার সংগ্রাম হবে মুসার পথে, মোহাম্মদী পথে, ইব্রাহিমী পথে, অন্য কোন ফেরাউনী পথে নয়, নমরুদী পথে নয়। দুর্ভাগ্য আমাদের এই, আমরা মুসা এবং ফেরাউনের যুদ্ধের ইতিহাসটা নিজেরাই পড়ার চেষ্টা করি নাই, ওখান থেকে শিক্ষাও হাসিল করি নাই, খালি সিয়াম রাখছে এ পর্যন্ত শেষ। আর এই দিনের ফজিলত কি, শুধু ফজিলতটার আগে শিক্ষাটা বোঝা বেশি জরুরি, সেজন্য মূল শিক্ষণীয় বিষয়টা তুলে ধরলাম, মুসা এবং ফেরাউনের যুদ্ধের ইতিহাস। মুসার কম এ থেকে শিক্ষা গ্রহণ করেনি, আমরাও আশুরা থেকে কোন শিক্ষা গ্রহণ করেনি। মুসার কম স্বচক্ষে দেখল যে ডুবে মরল তার শত্রুরা, সামনে কিছুদূর আসার পরে এক জায়গায় দেখলো মূর্তি বোঝা হচ্ছে খুব জাঁকজমক সহকারে। ওরা বলল মুসা এদের মতো এরকম আমরা একটা মূর্তি পূজার ব্যবস্থা করে দেওয়া না কেন, আমরা একটা এরকম করি, আল্লাহ তো ঠিকই আছে, আল্লাহর জায়গায় আল্লাহ আছে, আমরা এদের ওসিলে আল্লাহর কাছে দোয়া দরুদ পড়ব, এদের ওসিলে আল্লাহর কাছে মুক্তি পাবো। তো মুসা রাগ করে বলে দিলেন, ইন্নাকুম কওমুন তাজহালুন, তোমাদের মতো মূর্খ কম পৃথিবীতে নাই, দেখলে সচক্ষে আল্লাহ নিজে ডুবে মারলো, আর বেটাকে আল্লাহকে বাদ দিয়ে মূর্তি পূজা করবি। এই একই অবস্থা আসেন আমাদের নবীর জীবনে দেখেন, আমাদের নবী মক্কা বিজয় করলেন, 17ই রমজান মঙ্গলবার মক্কা বিজয় হলো বিনা যুদ্ধে, 19 দিন পরে তিনি এলেন হুনায়নের যুদ্ধে বেরিয়ে এলেন, সঙ্গে নতুন মুসলিম 2000 ফৌজ মক্কায়, যারা মাত্র 19 দিন যাদের ইসলামের বয়স, তখন আবু সুফিয়ান, মুয়াবিয়া, মুয়াবিয়ার বাপ্ত আবু সুফিয়ান, ইয়াজিদ বিন আবু সুফিয়ান, এই সমস্ত নামজাদা নামজাদা সব আর্মি জেনারেল সব, এরা সব নতুন মুসলমান হয়ে আসলে আল্লাহ রসুলের সাথে। রাস্তায় এসে একটা বড় গাছ দেখল, সে গাছে সবাই তরবারি ঝুলানো, এখানে কি করা হয় বলে, এই গাছে তরবারি ঝুলালে সেই তরবারি কখনো হারে না, যুদ্ধে সবসময় জেতে, এই গাছ খুব বকত মন্ডিত গাছ, এর নাম হল জাত আনওয়াত। এ ধরে বসলো, হে মোহাম্মদ সাল্লাম, এরকম একটা গাছ আমাদের জন্য করে দেওয়া না কেন, তা তো আমাদের যুদ্ধ মধ্যে করা লাগে না, ওই তরবারি ওইখান থেকে ঝুলাই দিলি পাশে ওই বরকত সব কাফের আউটে যাবে। তখন আল্লাহ নবী বলেছেন, লাতার কাবুন্ন সুনানা মান কানা কাবলাকুম, তোমরা অবশ্যই তোমাদের পূর্বের উম্মতের রীতিনীতি অনুসরণ করবে, আমার ভাই মুসা তোমাদের উদ্দেশ্যে বলেছিল, ইন্নাকুম কওমুন তাজহালুন, তোমরা হলে একটা মূর্খ কম, আমিও বলছি হে মুসলমান তোমরা একটা মূর্খ কম। সচক্ষে দেখলে যে মক্কা থেকে আমাকে বিতাড়িত করেছিল, সেই মক্কার নেতারা হেরে দিয়ে আজকে আমার হাতে আমার অধীনস্থ সৈনিককে যুদ্ধ করতে আসছে, এত সচক্ষে মক্কা পূজা দেখার পরও তোমরা আবার মূর্তি পূজা করবা, কথা বুঝতে পারেননি? ওদিকে মুসার ইতিহাস, সচক্ষে সাগর ডুবি দেখার পরেও তারা মূর্তি পূজা করতে চাইল, এদিকে আমার রসুলের ইতিহাস, সচক্ষে মক্কা পূজা দেখার পরেও তারা আবার জাত আনওয়াতের মতো আর একটা গাছ দাবি করল আল্লাহ রসুলের কাছে। এটা কি শুধু নবীদের জীবনেই শেষ মনে করেন নাকি, নবীদের অনুসারী প্রত্যেক সত্যনিষ্ঠ দিনদার যুগ সংস্কারক যারা হবেন তাদের জীবনেও যুগ যুগে এটা আসবে, দুনিয়াবী বিজয় কোন বিজয় নয়, আখরাতের বিজয়টা হলো মূল বিজয়। এই জন্য নবী রসুলগণ কখনো দুনিয়াবী বিজয়ের জন্য লালায়িত ছিলেন না, আর এ কারণে দুনিয়ায় তারা কিছু পাননি, কিন্তু ইব্রাহিম চিরদিনের জন্য বিজয়ী, কি ইহুদি কি নাসারা কি মুসলমান, বিশ্বের কোটি কোটি মানুষ তাকে শ্রদ্ধা করে, অথচ ইব্রাহিম সে যুগে ছিলেন নির্যাতিত আগুনে তৎকালীন সরকারের হাতে বড় আসামি। মুসা আলাইহিসসালাম ফিরাউনকে হত্যা করেন নাই নিজে, কিন্তু এই নির্যাতিত মুসা এবং তার জাতি বনু ইসরাইল পৃথিবীর সর্বত্র সম্মানিত হয়েছে, তাদের বংশেই 1,24,000 পয়গম্বরের মধ্যে 8,000 বাগদের সমস্ত নবী তাদের বংশ জন্মগ্রহণ করেছে, বিশ্ববিখ্যাত রাষ্ট্রনেতা হযরত দাউদ এবং সুলাইমান তাদেরই বংশে জন্মগ্রহণ করেছেন, বিশ্বে এত বড় সম্মানিত জাতি আর কোথাও আসে নাই। আল্লাহ কোরআনেই তার বর্ণনা দিয়েছেন, সূরা বাকারা 40 নম্বর আয়াত থেকে পড়ে যাবেন টানা এক টানা 70-80 আয়াতে, আমি তোমাদেরকে সারা বিশ্ববাসীর উপরে সবচাইতে ফজিলত দান করেছিলাম, শ্রেষ্ঠত্ব দান করেছিলাম। এই শ্রেষ্ঠ জাতি নিকৃষ্ট হলো কখন, যখন শেষ নবী দেখেও তার আগমন দেখেও তাকে ঈমান আনেনি, তারা তাকে চিনেছিল কিন্তু তারপর ইমান আনে। আমরা ঠিক উৎকৃষ্ট জাতি মুসলিম, কিন্তু আমরা আমাদের নবীর বিধান মান্য না করলে যেমনভাবে বনু ইসরায়েল ধ্বংস হয়েছে আমরা ঠিক একইভাবে ধ্বংস হয়ে যাব, যাচ্ছি তো অটোমেটিক চলেই যাচ্ছি, প্রায় শেষই হয়ে গেলাম প্রায়, বিশ্বের সর্বত্র আজকে মুসলমানরাই মার খায়, যে মারে সে মুসলমান, যে মরে সেও মুসলমান, সরকারি দলের লোক মুসলমান না, বিরোধী দলের লোক মুসলমান না, মরে কে, মুসলমান মারে আর মুসলমানে মরে, কি চমৎকার তন্ত্র মন্ত্র চলছে বিশ্বে সর্বত্র মুসলমানদের দেশে দেশে, এটার নাম হল ইসলামী আন্দোলন, চিবেটা মারছিস কাকে? হ্যাঁ, এবার মৌসুম পেয়ে গেছে কারবালার মৌসুম, হোসেন হয়ে গেল হকপন্থী, এজিদ হয়ে গেল বাতিলপন্থী, ইতিহাস কি বলে, আমরা যা বলি তাই কি বলে, আদৌ না। আসুন আগে বেদাতগুলো বলে দিই, আপনারা আশুরার বেদাতগুলো করবেন না। আশুরার শ্যাম পালন করতে হবে দুটা, একটা করলে ওই ইহুদিদের মতো হয়ে যাবে, এই জন্য দুটো করাই উত্তম। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন সুমু কাবলা ইয়ামান বা বাদাহু ইয়াম, তোমরা আগের দিন একটা রাখো, পরের দিন একটা রাখো। তবে আশুরার শিয়াম মূলত একটাই, দশই মহরম, বাংলাদেশের হিসাবে আগামী মঙ্গলবার। ফজিলত কি? আন আবি কাতাদা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম وصوم يوم عاشوراء احتسب الله ان يكفر السنه التي قبله رواه مسلم الله رسول বলেন আমি আরাফাত এই আশুরার দিনে সিয়ামকে আমি আশা করি আল্লাহ পাক বিগত এক বছরের সগীরা গুনাহ maaf করে দিবেন। এটা হলো বড় পাওয়া আমাদের জন্য। কাজটা করলেন মূসা এবং ফেরাউন, নেকি পাচ্ছি উম্মতে মুহাম্মাদি, আমাদের বাড়তি লাভ না? এ নেকি তখনই পাবো যখন আমরা মূসা ফেরাউনের এই ঘটনা থেকে নিজেরা শিক্ষা অর্জন করবো, আল্লাহর উপরে পুরোপুরি তওয়াক্কল করবো, হকের উপরে দৃঢ় থাকবো, আল্লাহর কাছে প্রার্থনা করবো, আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ তখন আমাদেরকে সাহায্য করবেন। অবশ্যই জালেম পর্যুদস্ত হবে, মজলুম বিজয়ী হবে, যেমন মূসা এবং তরকম বিজয়ী হয়েছিল, জালেম ফেরাউন ধ্বংস হয়েছিল, এই যুগ ঠিক সেটাই হবে যদি নাকি আমরা মূসার মতো এবং তার উম্মতের মতো আল্লাহর উপর নির্ভরশীল হতে পারি। হোসেন আর এজিদের কাহিনী কিছু বলা বোধ হয় ভালো। এজিদ যখন খলিফা হলেন তখন 60 জন সাহাবী বেঁচে ছিলেন, 4 জন বাদে সবাই তার হাতে বায়াত করলেন। 4 জন বললেন আমরা কিছু পরে করব, আমাদের মতো নাম করা ব্যক্তি গোপনে বায়াত করতে পারে না, সবাইকে জমা করেন সেখানে করব। ইতিমধ্যে কুফা লা ইউফা আর আল কুফি লা ইউফি বলে একটা প্রবাদ আছে, কুফার লোকেরা কখনো মানুষের ওয়াদা পূর্ণ করেনের মনোভাব জাত। কুফার পক্ষ থেকে হযরত হোসেনের কাছে 150টা চিঠি আসলো, একদিনে আসেনি, পরপর পরপর। তখন তিনি তাদের এই চিঠিতে প্রতারিত হয়ে গেলেন, তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে তিনি পাঠালেন, দেখো তো আসলে সত্য কিনা, ওরা আমাকে দাওয়াত দিচ্ছে বারবার, কারণ কুফায় হযরত আলীর রাজধানী ছিল, তার ভক্ত অনেকে থাকার কথা, তারা ডাকছে আপনাকে আমরা খলিফা বলে মানবো, এজিদকে নয়। আসলে কথা ঠিক কিনা যাচাই করার জন্য উনি ওনার ভাই মুসলিম আকিলকে পাঠিয়ে দিলেন। সেখানে মুসলিম আকিল যাওয়ার পরে 12-18 হাজার লোক তার হাতে বায়াত করলেন যে আমরা তোমার হাতে বায়াত করছি হোসেনের পক্ষে। মুসলিম তখন তাদের এই বায়াতে খুশি হয়ে চিঠি লিখে পাঠালেন এজিদের এই বলে হোসেনের কাছে যে আপনি আসুন, এখানকার এত লোক আমার হাতে বায়াত করেছে, সমস্যা হবে না। হজের আগের দিন উনি বেরোলেন মক্কা থেকে, বের হওয়ার সময় সাহাবিরা তারা ছিলেন তখন মক্কা ওনার পাশে উপস্থিত, বিখ্যাত সাহাবি আবদুল্লাহ ইবনে উমর নাম শুনছেন না, আবদুল্লাহ ইবনে আব্বাস নাম শুনছেন না, এই সমস্ত সাহাবির নাম না জানলে তো মুসলমান হওয়া যাবে না। এই সমস্ত বিখ্যাত সাহাবিরা সবাই তার কাছে গেলেন এবং যে তাকে বললেন কি ব্যাপার কোথায় চললেন, উনি বললেন সব শুনলেন, শোনার পরে উনি রেগে ফায়ার হয়ে গেলেন যে কি খবরদার, আপনি কুফিদের কথা বিশ্বাস করবেন না, ওরা প্রতারণা করে আপনার আব্বাকে হত্যা করেছে, ওরা আলীকে হত্যা করেনি, ওরা আপনাকে হত্যা করবে, আপনি খবরদার যাবেন না। সরল মানুষ দ্রুত ফাঁদে পা দেয়, এই জন্য আমরা নেতৃত্ব দিকে আমি বুঝতেছি কত লোক যে আমাদের ঠকাইছে হিসাব নাই, ঠকানোর লোকের সংখ্যাই বেশি, ঠকি সব যার যার মতো উঠে গেছে, আরে আমরা হলাম ঠকা যায় ঠকতেই আছে জীবনভর, তো হোসেনের কবলেও ঠকাছে, এত বুঝান বুঝানো হলে উনি বুঝলেনই না। অবশেষে আব্দুল্লাহ ইবনে উমর বিদায় দিচ্ছেন আর বলছেন আস্তাগফিরুক আল্লাহ মিন কাতিল, আল্লাহ তোমার হাতে একজন নিহত ব্যক্তিকে সুপর্দ করলাম। চিন্তা করেন, উনি দেখতে পাচ্ছেন তো নিহত হবেই, চোখের পরে ওনার রাজনৈতিক দুর্দশাটা বলে দিচ্ছে নিঃসন্দেহে নিহত হবে। আর একজন সাহাবী বললেন হে হোসেন, যদি কোনো মতে তুমি আমাদের কথা না শোনো অন্তত ছেলে মেয়েদের নিয়ে যেও না, কুসি বাচ্চাদেরকে ওরা হত্যা করবে, ওরা মানুষ না, ওদেরকে তুমি চেনো না, তোমার আব্বার আমল থেকে আমি দেখে আসছি ওরা সব মুনাফিক। হোসেন কোনো কথাই শুনলেন না, আল্লাহ পাক যা করে তাই হবে, চলে পরবর্তী ইতিহাস আপনার সামনে পরিষ্কার। উনি দেখলেন একবারে বিশাল সেনাবাহিনী তার পথ আটকে দিয়েছে। উনি কি বললেন, ইখতার মিন্নি সালাস, তোমরা আমার কাছে তিনটা শর্ত নাও। এক শর্ত হলেই যে তোমরা আমাকে যেতে দাও মদিনায় ফিরে, যেখান থেকে আমি আসছিলাম, মদিনায় ফিরে যেতে দাও, অথবা আমাকে ছেড়ে দাও, দেশের যে কোনো সীমান্তে আমি লুকিয়ে থাকবো, সেখানে বসে আল্লাহ করবো, তোমাদের রাজনৈতিক কোনো কথাবার্তা আমাদের হবে না, কোনো ডিস্টার্ব করবে না, তোমরা রাজ্য চালাও। তিন নম্বর শর্ত, আমাকে রাজধানী বাগদাদে নিয়ে যাও, দামেস্কে নিয়ে যাও, তোমার খলিফা ইয়াজিদ বিন আব্দুল মুয়াবিয়ার কাছে, আমি নিজে তার হাতে বায়াত গ্রহণ করব। এই কথা শুনে বিরোধী পক্ষের সেনাপতি আমাদ বিন সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি প্রস্তাব এই প্রস্তাব গ্রহণ করলেন এবং সবাই মেনে নিল, তারা আর্মি ছিলেন সবাই, এমনকি হুর বিন ইয়াজিদ তো ইয়াজিদের বিপক্ষে চলে গিয়ে যুদ্ধ ঘোষণা করে দিল, না আমার ইয়াজিদের পক্ষে নাই। কিন্তু গভর্নর ওবায়দুল্লাহ বিন জিয়াদ বদমাশ এ মনে করলো যদি আমি হোসেনকে হত্যা করতে পারি তো আমি বোধ হয় খলিফার কাছে মেলা পুরস্কারটা পাবো। কিছু লোক আছে না সরকারের পাশাটা, কিছু লোক তো থাকেই, তাকে হত্যার নির্দেশ দিল, ওকে হত্যা করা হলো, কারণ মনে হচ্ছে সৈন্য নেই, কিছুই নেই, খালি আছে। তো যখন তার মাথা নিয়ে যাওয়া হলো তখন অবস্থাটা কি দাঁড়ালো, এই দৃশ্য দেখে মাথা দেখে ইয়াজিদ লাফ দিওস লান আল্লাহ ইবনে মারজা লাউ কানা মাআহু বাইনাহু ওয়া বাইনা হুসাইন রাহিমুন লামা কাতালাহু, আল্লাহ লানত করুক ওবায়দুল্লাহ বিন জিয়াদের উপরে, যদি তার সঙ্গে হোসেন রক্তের সম্পর্ক থাকত কখনোই সে তাকে হত্যা করত না। আমি অবশ্যই রাজি ছিলাম হোসেনের আনুগত্যের উপরে, এটা সে দিতেও চেয়েছিল, এরপরেও তাকে হত্যা করা হয়েছে, আল্লাহ তুমি সাক্ষী আমার অন্তরে কখনোই তাকে হত্যা করার কথা লুকিয়েছিল না, আমি তাকে হত্যার নির্দেশ দেই নাই, দুনিয়ার মানুষ আমাকে গালি দিবে, আল্লাহ তুমি সাক্ষী আমি এই অপরাধ করি নাই। কে বলবে এগুলো কথা? চলে আসলো ওনার দুটা ছোট্ট বাচ্চা বেঁচে ছিল এবং মহিলারা তো ছিলই, রাজধানীতে আসার সঙ্গে সঙ্গে নিজে ইয়াজিদ তাদেরকে রিসিভ করলেন এবং রাজকীয় যত মহামূল্য উপঢৌকন সম্ভব তার আমলে ছিল সবকিছু দিয়ে তাদেরকে সম্মানিত করলেন। তিন দিন রাজ পরিবার নিজে তার বাচ্চাদের সঙ্গে খানা পিনা করতেন, পাঁচ হত্তর সবসময় সালাত আদায় করতেন তাদের সঙ্গে, এবং কতবার যে ক্ষমা চেয়েছে এবং রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে তিনি তাদেরকে খুশি করেছেন। তার পরিবার বুঝলেন আসলে এটা আল্লাহ তকদিরে ছিল বলে এইভাবে নিহত হয়েছেন, আমাদের আর কোনো আপত্তি নেই, যেহেতু আপনি এতে দায়ী নন অতএব আপনার প্রতি আমাদের এখন বিদ্বেষ না, সসম্মানে তাদেরকে মদিনায় পাঠিয়ে দেওয়া হল। এইটা হলো ছোট্ট ঘটনা, তিনি বারবার লানত করেছেন ওবায়দুল্লাহ বিন জিয়াদকে। এখন প্রশ্ন হলো ইয়াজিদকে আপনি কি বলবেন, যেহেতু হোসেন হত্যাকারী আইন তো তাই বলতে হয়, মারলকে, কারণ এখানে যদি নওয়াদপাড়া যদি কোনো একটা দলে দলে মারামারি করে দোষ হয় দুই দলের নেতা, তাই না? আসলে দুই দলের নেতা কিন্তু কিছুই খবর রাখে না, কর্মীরা কর্মীরা মারামারি করে নেতার পর দোষ হয়, এখানে ওই কাণ্ডটা ঘটে গেছে। যাই হোক, তকদির বিষয়টি মুসলমান এটাকে খুব বেশি মনে করবে না, তার তকদির ওখানে না থাকলে এত সাহাবীর নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে তিনি কখনোই কারবালে আসতেন না, এটা তো অন্তত স্বীকার করতে হবে। এরপরে এজিস সম্পর্কে কিছু হাদিস শুনেন, শুনলে তো আপনি চমক উঠবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আউয়াল মা ইয়াকদুল উস্তুনতুনিয়া মাগফুরুন লাহু, যারা প্রথমে নৌযুদ্ধে অংশগ্রহণ করবে, একটা হাদিস এসছে বাহার সম্পর্কে নৌযুদ্ধে অংশগ্রহণ করবে তারা ক্ষমাপ্রাপ্ত, আর পরের আরেকটা দেশে বুখারিতে যারা কুস্তুন্তুনিয়া মানে রোমদের রাজধানীর নাম ছিল কনস্টান্টিনোপল, এখন তো আপনারা বলছেন ইস্তাম্বুল, যারা সেখানে সরাসরি যুদ্ধে চলে যাবে তারাও আল্লাহ নিকটে ক্ষমাপ্রাপ্ত হবে। ইতিহাস বলছে প্রথম নৌযুদ্ধের সেনাপতি ছিলেন আমির মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু 27 হিজরিতে, পরবর্তী নৌযুদ্ধের সেনাপতি ছিলেন মুয়াবিয়ার ছেলে যিদ ইবনে মুয়াবিয়া 49 মতান্তর 51 হিজরিতে এবং এজিদের অধীনস্থ সৈন্য হিসাবে স্বয়ং হুসাইন বিন আলী, আবদুল্লাহ বিন জুবাইর, আবদুল্লাহ বিন আব্বাস, এই সময় আবু তালহা, এই সময় জুলুল কদর সাহাবিরা তার অধীনস্থ সাধারণ সৈন্য হিসাবে এই নৌযুদ্ধে গিয়েছিলেন। এই হাদিসের আলোকে নিজেদেরকে আল্লাহর নিকট মাকফুর হিসেবে প্রমাণ করার জন্য, এমনকি সাহাবি আবু তালহা বুড়ো মানুষ, তাকে যেতে দেবে না তার ছেলেরা, তিনি বলছেন হে আমার ছেলেরা আমাকে নিষেধ করো না, আমি হাদিস শুনেছি আল্লাহ নবীকে সকর্ণে শুনেছি, আমি মকফুর হয়ে মরতে চাই, আমাকে বাধা দিও না। তিনি যুদ্ধে গেলেন, রাস্তায় মারা গেলেন, তিনি ওসিয়াত করে গেলেন আমার লাশটা যেন কনস্টান্টিনোপলের রাজধানীর একেবারে প্রাসাদের মূল ফটকের ওখানে দাফন করা হয়। চারটিখানের কথা মনে করেন নাকি? ওই ওয়াশিংটনে যেই আমার লাশ দাফন করা হবে একথা বললে কি মানাবে নাকি? এই ওসিয়াতকে মানবে? আচ্ছা ওই ওসিয়াত করে গেলেন, ইযিদ বিন মুয়াবিয়া বীর বিক্রমে যুদ্ধ করে ওইখানে পৌঁছে গেলেন এবং তা আবু তালহাকে সেখানে দাফন করলেন এবং ব্যগ্র হুঙ্কার দিয়ে রোমক সেনাবাহিনীকে বলে দিলেন খবরদার আমাদের একজন বিখ্যাত সাহাবীর লাশ এখানে দেখে গেলাম, যদি কোন রকম অসম্মান তোমরা করো তোমার পুরো রোমক সাম্রাজ্য গুড়িয়ে উড়িয়ে নিশ্চিন্ন করে দেবো আমরা। ইযিদের সে হুঙ্কারে রোমক বাহিনীর ক্ষমতাহানি এগিয়ে আসছে কিছুই বলেনি, বরং পরবর্তীকালে দেখা গেল কি জানেন, আবু তালহার কবরে ওরা পূজা করা শুরু করলো, যে ওইখানে পূজা করলে নাকি বৃষ্টি বেশি হয়, ওরা তো মূর্তি পূজার যাচ্ছে। ইযিদ এবং তার পিতা মুয়াবিয়ার এই যে ইসলামের জন্য তাদের যে অবদান এবং আল্লাহ রসুল স্বয়ং তাদেরকে মকফুর বলে গেলেন, আপনি কি তাকে মালওয়ান বলতে পারবেন? এখানে দুটো চরমপন্থী দলের উদ্ভব ঘটেছে, ইযিদের মৃত্যুর এই হোসেনের মৃত্যুর পরে তার অন্ধ ভক্ত একদল হলো মুখতার সাকাফির নেতৃত্বে আর তার বিদ্বেষী একদল হল নাসেবি ফেরকা। নাসেবি ফেরকা এদিন ঈদের দিন ঘোষণা করল যে এই লোকটা জামাত বিভক্ত করেছিল, শাস্তি তার হয়ে গেছে, অতএব আমরা খুশি, এটা ঈদের দিন মানাও, 10ই মহরম ওদের কাছে ঈদের দিন আর আমাদের কাছে শোকের দিন। আর এক দল বলল এই দিন শোকের দিন, এই ঈদের দিন ওয়ালাদের নেতা শিয়া মহিজুদ্দল মহিজুদ্দৌলা 351 হিজরিতে ঘোষণা করেছিল রাষ্ট্রীয়ভাবে যে তোমরা সবাই একদিন শোক পালন করবে, নারীরা সব রাস্তা বেরিয়ে আসবে, তোমরা শোকে কাপড় ছিঁড়বে, মাথার কাপড় ফেলে দেবে, রক্তাক্ত লড়াই করবে, ইত্যাদি ইত্যাদি যা কিছু। এই নির্দেশ পাওয়ার পরে সুন্নিরা বিরোধিতা করলো, পরে শিয়া সুন্নি মারামারি হলো, সেই বাগদাদের 351 হিজরির কথা বলছি, 353 হিজরির কথা বলছি, সেই মারামারি আজও চলছে ভারতে, পাকিস্তানে, ইরানে, বাংলাদেশের কোনো কোনো জায়গায় শিয়া সুন্নি মারামারি চলছে। ওই আমির মসজিদুল্লাহর এই এই কি বলবো এটাকে জাহেলি সুন্নতের অনুসরণ করতে, অথচ হোসেন মারা গেছেন 61 হিজরিতে, 353 পর্যন্ত প্রায় 300 বছর ধরে শিয়া সুন্নি কোনো মারামারি হয়নি হোসেনের এই ইস্যু করে, সিলেক্ট রাজনৈতিক ইস্যু এগুলা। আর আশুরায় মহরম কোশ্চিনকালও সুন্নত নয়, বেদাত নয়, কিছু নেই, স্রেফ একটা ঐতিহাসিক ঘটনা, লাকিলি ঘটে গেছে 10ই মহরম, সেজন্য এটাকে আমরা হোসেনের কারবালার সঙ্গে যোগ করে ফেলে দিচ্ছি। এই বিষয়ে অতি ভক্ত অতি বিদ্বেষী দুটার মধ্যবর্তী পথ আমাদের অবলম্বন করতে হবে। আমরা অবশ্যই হোসেনের মৃত্যুতে দুঃখ প্রকাশ করব, কিন্তু এটা আমাদের রাখতে হবে তিনি কখনোই তার বাপের চাইতে বড় ছিলেন না, তিনি কখনোই ওসমান গনির নিহত হত্যাকাণ্ডের চাইতে বড় ছিলেন না, তার এই মৃত্যু কখনোই ওমর ফারুকের মৃত্যুর চাইতে বেশি বেদনাময় ছিল না। 83 বছরের বৃদ্ধ খলিফা ওসমান বিন আফফান নিজের ঘরে কোরআন শরীফ পড়া অবস্থায় তাকে হত্যা করা হয়েছে, এটা কি মর্মান্তিক নয়? এই সমস্ত ঘটনাকে এড়িয়ে গিয়ে হোসেনকে নিয়ে আমরা বেশি বাড়াবাড়ি করলে আল্লাহ পাক নারাজ হবে, এটা তকদির যা ছিল সেটাই হয়েছে। অবশ্যই আমরা হোসেনের জন্য দুঃখ প্রকাশ করব, কিন্তু তাকেই আমরা সামনে রেখে শোক প্রকাশ করবো না, শোক প্রকাশ ইসলামে নিষিদ্ধ, 3 দিন পর্যন্ত দুঃখ প্রকাশ করা যায় তারপর আর চলবে না। শিয়ারা যেহেতু বাংলাদেশের ক্ষমতা ছিল বহুদিন সুলতানাত আমলে, তাই না, আলীবর্দী খা শিয়া নয়, সিরাজউদ্দৌলা শিয়া নয়, এর বংশ সব শিয়া, এরা বহুদিন রাজনৈতিক ক্ষমতায় ছিলেন আর তাদেরই প্রভাবে এই বাংলাদেশের মানুষ অধিকাংশ ক্ষেত্রেই শিয়ার প্রভাবিত হয়ে গেছে। আর এ কারণেই এই আশুরার দিনটা এদেশে রাষ্ট্রীয়ভাবে প্রতিপালিত হয়ে আসছে বহুদিন ধরে, ও অভ্যাস আমরা ছাড়তে পারছি না। এই দিন সাহাবিদেরকে মারা হবে, বিশেষ করে মা আয়েশা সিদ্দিকা একটা বকরি সামনে রেখে তাকে আয়েশা বলে তাকে খুঁচিয়ে খুঁচিয়ে ভ্যা ভ্যা করবে, কানবে, আর ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হি করে হাসবে, দেখো আয়েশাকে মারলাম। এই নিকৃষ্ট কর্ম যদি কোনো সুন্নি মুসলমান বরদাস্ত করতে পারে, ও সুন্নি থাকাই উচিত না। অথচ আয়েশার জন্য আদৌ দায়ী ছিলেন না। অপরাধ কি? আয়েশার পরামর্শ নাকি আল্লাহ রসুল কি বলে ওই মৃত্যুর আগে সদর রক্ত সালাত ইমামতি করলেন আবু বকর, না আয়েশার পরামর্শ নাকি উনি করেছিলেন? যদি আলী যদি ইমামতি করতেন তাহলে আলী পরে খলিফা হতেন, কিন্তু আয়েশার চক্রান্তের কারণে আলী খলিফা হতে পারেন নাই। সে রাগ ঝাড়তেছে এখন এসে খাসি বকরি ছাগলের উপর, কত বিয়াদ বলে এগুলো সম্ভব? এরা সব বড় বড় মুসলমান। সাবধান সুন্নি ভাইরা, সাবধান দিনদার পরহেজগার মধ্যপন্থী মুসলমানরা, আপনাদের রাজশাহীর কাজলাদের সুরগ ইউনিভার্সিটি পর্যন্ত বিশাল তাজিয়া মিছিল হয়, বলা হয় এই তাজিয়ার মধ্যে হোসেনের রূহ আসে, অর্থাৎ তোমরা হোসেনের সামনে সেজদা করো, হোসেন উছিলে তোমরা আল্লাহর কাছে মুক্তি পাবে। এই মিথ্যা বানোয়াট কথা দিয়ে অসংখ্য মুসলমানকে তাজিয়ায় সেজদা করানো হচ্ছে। এই দিন আপনারা হাইবাজারে বড় বড় পাউরুটি খাবেন হোসেনের বরকতের পিঠা বলে, এইগুলো পাউরুটির দাম আবার বেশি, অন্য সময় হচ্ছে বহুগুণ দেশ বেশি হবে, ওই পিঠা খেলে নাকি নেকি বেশি হবে। আমরা বলবো ওই পিঠা খেলে আর পেটের দোষ ও সুগার বেশি হবে, আর বেশি হয় দরকার তোমাদের। এই সময় বেদাতে আকিদা নিয়ে খবরদার এই সিয়াম পালন করবেন না। আপনি অবশ্যই আশুরা সিয়ামে বিগত এক বছরের গোনা মাফ হবে, যদি কিসের যদি বলেন তো, নিয়ত যদি সঠিক হয় তাহলে নিয়ত পাবেন, নাহলে পাবেন নিয়ত হবে কি? নাজাতে মুসার শুক্রিয়ার নিয়ত বলেন না বা নাজাতে মুসার শুক্রিয়ার নিয়ত হতে হবে, শাহাদাতে হোসেনের শোকের নিয়ত নয়। যদি কেউ একদিন শাহাদাত হোসেনের শোকের নিয়ত করে তার সিয়ামটাই বরবাদ হবে, না খেয়ে থাকতে হলো আরো কষ্ট হলো, নেকি কিছুই পাওয়া যাবে না। খবরদার, আল্লাহ নবীর জন্মের 50 বছর পরে যে ঘটনা ঘটে গেছে সেই ঘটনার সঙ্গে আল্লাহ নবীর কোন সম্পর্ক নাই, সুন্নতে প্রশ্নই ওঠে না। যারা কবর বুজারি যারা বলে যে আমাদের পীর সাহেব এখানে ইয়ে করলে নজর নিয়ে আসলে সব ভালো করে দেবে, তোমাদের পীরের জোর বেশি না আমার নবীর জোর বেশি? কেন আমার নবী কবরে শুয়ে শুয়ে তার নাতিকে বাসাইতে পারলেন না, যদি হাত থেকে বলতে হবে? তোমাদের পীররা কবরে যেয়ে যে দুনিয়া মানুষের উপকার করতে পারে, আমার নবীর কি কোন ক্ষমতা নাই? সব বেঁচে থাকে না? এই সমস্ত বদ আকিদা শিরকি আকিদা একটি দেশ চলছে, এই উপলক্ষে যেটাই করবেন সেটাই শিরক হবে, সেটাই গোনা হবে। এই দিন যে সরকার ছুটি দিচ্ছে, এই ছুটির জন্য সরকার গুণাগার হবে, শুধু জনগণের খেয়াল দেখলেই হবে না। এই দিন যে যত অনুষ্ঠান হবে, যত অনুষ্ঠান আপনারা করবেন, প্রতিটি অনুষ্ঠানে গোনা হবে, কোনোদিন কোনো গোনা নেকি তো হবেই না। সেরফ সিয়াম রাখবেন ওই নিয়তে যে নাজাতে মুসার এই নিয়তে আপনাকে সিয়াম রাখতে হবে। আল্লাহ পাক এই যুগেও যে সমস্ত ফেরাউনরা আছে, এই ফেরাউনের হাত থেকে মুসার অনুসারী সত্যনিষ্ঠ দিনদার সমাজ সংস্কার ব্যক্তিদেরকে যেন আল্লাহ পাক নাজাত দান করেন, আমরা এই দোয়া করবো আজকের দিনে। আল্লাহ পাক আমাদের সবাইকে আশুরা সিয়ামের প্রকৃত মর্ম বুঝবার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।